بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي قل أعوذ برب الفلق بلو همي شارون لويتي چي وشار سوشتار من شر ما خلق تيني جا سشتي كوريا چنتار انشت ہوئتي ومن شر غاسق إذا وقب অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয় ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে